وعليكم السلام ورحمة الله وبركاته. ডক্টর গোলাম মাসুদ ভাই, ডক্টর আবদুল্লাহ ভাইয়ের যিনি তাবুক থাকেন তার একটি প্রশ্নে লিখেছেন যে আমরা যারা ডিপিএস এবং ইসলামী ব্যাংকে লেনদেন করি এটা কি সুদ হবে কি না, এবং প্লাস সৌদি আরবে যে আল রাজি ব্যাংক আছে তারা যে লোন দেয় এটা সুদ হবে কি না। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনাকে আমাকে সুদ সম্পর্কে সতর্কবাণী উল্লেখ করে বলেছেন যে লাআনা আকিলার রিবা ওয়া মুকিলিহি ওয়া কাতিবিহি ওয়া শাহিদাই। আল্লাহ রাব্বুল আলামিন লানত করেন, অভিশাপ করেন যে যারা সুদ খায়, সুদ দেয়, সুদের লেখক এবং এর উভয়ের সাক্ষী, যেটা সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হুম সাওয়া, তারা সম পরিমাণ বরাবর। এবং কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় সুদ সম্পর্কে বলেছেন যে আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। যারা সুদ লেনদেন করে, সুদ খাবে, তারা কিয়ামতের দিন ওই অবস্থায় উঠবে যারা পাগল প্রায়, মানে পাগলের মতো মাথায় মনে হয় শয়তান স্পর্শ করেছে, পাগলের মতো হয়ে গেছে, এরকম অবস্থায় কিয়ামতের দিন উঠবে। তো এখান থেকে যেটা প্রমাণিত সেটা হলো সুদ লেনদেন, সুদের কারবার করা সম্পূর্ণ হারাম এবং ইসলামী শরীয়তে জায়েজ নেই। এখন প্রশ্ন হলো যে আমাদের দেশে যে সমস্ত ইসলামী ব্যাংক আছে এই ব্যাংকগুলিতে যারা কারবার করেন, যারা লেনদেন করেন, অবশ্যই আপনাকে আমাকে করতে হয়, এটা ঠিক আছে। তো ইসলামী ব্যাংক যেগুলি আর সাধারণ অন্য সুদী ব্যাংক যেগুলি, সুদী ব্যাংকের সঙ্গে তো এরকম কাজ করাই যাবে না, এক। আর দ্বিতীয়ত কথা, যারা ইসলামী ব্যাংক তাদের যদি শরিয়া বোর্ড থাকে, ইসলামিক স্কলাররা থাকেন এবং তারা ইসলামিক সিস্টেম অনুযায়ী যদি এগুলির পর্যবেক্ষণ করেন, এগুলির ব্যবসায় করেন, এগুলির কারবার করেন, তাহলে সেখান থেকে যদি কিছু ফায়দা আসে সেটা গ্রহণ করলে ওলামা ইকরাম জায়েজ বলেছেন। তবে তারপরেও ওলামা ইকরামের অভিমত হলো এই ধরনের, বিশেষ করে যে ইসলামী ব্যাংক হলেও তারা ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে কারবার করে, যেমন বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক কারবার করে বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশ ব্যাংক তারা ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে যুক্ত, কাজে এর মধ্যে একটা অবশ্যই তার সুদের অংশ চলে আসে। তা এখন এইগুলি থেকে যদি মুক্ত থাকে তাহলে অন্য, তারা যদি হালাল ব্যবসা করে এবং হালাল ব্যবসা করে একটা প্রফিট হলো, এই প্রফিট যদি তারা লাভ ক্ষতির ভিত্তিতে আপনাকে দেয় সেটা গ্রহণ করা যায় আছে। তবে সেটাও গরিব মানুষ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে এটা ব্যয় করে দেওয়াটাই উত্তম। মনে করেন যে ইসলামী ব্যাংক, তার সঙ্গে আপনি আপনার একটা সেখানে শেয়ার হোল্ডার আছে, বা আপনি একটা ডিপিএস করেছেন, বা আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে, সেখানে আপনার যে লভ্যাংশটা আসতেছে, মনে করেন 1 লাখ টাকা রাখলেন, আপনার 1,50,000 টাকা আসলো বা 1,20,000 টাকায় আসলো। এখন এই অতিরিক্ত টাকাটা তারা বলে যদি যে আমরা এটা যে ব্যবসা করেছি হালাল ব্যবসা, তার থেকে লাভ এসে বাৎসরিক শেষে আপনার এই 20,000 টাকা হয়েছে, তার অর্ধেক মনে করেন 10,000 টাকা ব্যাংক নিলো, 10,000 আপনাকে দিল, এটাকে বলা হয় বায়ে মুদারাবা। মুদারাবা মানে যে আপনি অর্থ দিলেন, আরেকজন শ্রম দিয়ে এটাকে, হ্যাঁ, এখান থেকে কিছু প্রফিট আসলো। হালাল ব্যবসা যদি হয় তাহলে এটা জায়েজ, এবং সেক্ষেত্রে এটা গ্রহণ করাও জায়েজ আছে। তবে ওলামা ইকরাম তারপরে বলেন যেহেতু তারা ওয়ার্ল্ড ব্যাংক, তারা সুদের কারবার করে, তাদের সঙ্গে যুক্ত, এই জন্য আপনারা চেষ্টা করবেন সেটাও গরিব মানুষদেরকে বন্টন করে দেয়া, এমনকি সোয়াবের আশা না করে এগুলো বন্টন করে দেওয়া জায়েজ। তবে যদি কেউ গ্রহণ করে ইসলামী ব্যাংক থেকে, এটা ওলামা ইকরাম জায়েজ বলেছেন। অনুরূপভাবে আপনি যদি ডিপিএস করেন বা একটা ফিক্সড ডিপোজিট রাখলেন, সেখানে যদি তারা নির্ধারণ করে দেয় যে আপনার 5 লাখ টাকা রাখলে আপনি 5 লাখের মধ্যে 7 লাখ টাকা পাবেন, এই নির্ধারণ করে দিলে এটা জায়েজ নেই। তবে যদি তারা নির্ধারণ করে না দেয়, বলে যে আপনার এমন হতে পারে, আপনার 7 লাখও হতে পারে, 6 লাখও হতে পারে, হ্যাঁ, কমেও যেতে পারে এরকম, এবং তাতে যদি আপনি রাজি হন তাহলে ইনশাআল্লাহ সেটাও গ্রহণ করা জায়েজ আছে। আর সৌদি আরবে যে ব্যাংক রয়েছে আল রাজি ব্যাংক, এ বিষয়ে ওলামা ইকরাম বলেছেন যে এদের একটা শরিয়া, শক্তিশালী শরিয়া বোর্ড রয়েছে এবং তাদের মানে তত্ত্বাবধানে এটা চলে থাকে। এখন সেখানে যদি তারা এরকম কোন লোন দেয়, তাকে বলেছেন যে লোনটা 2 ধরনের হয়ে থাকে। যদি আপনাকে লোন দেয় যে আপনাকে 50,000 টাকা লোন দিয়ে আপনার 70,000 টাকা নেবে, তাহলে এটা স্পষ্টভাবে এটা হারাম। আর যদি এই মর্মের লোনের আরেকটা পর্যায় হলো যে আপনাকে তারা একটা বাড়ি অথবা গাড়ি ক্রয় করে দিল, হ্যাঁ, আপনি সেই জিনিস দিয়ে আপনি কি করলেন, আপনি মনে করেন নগদে পেমেন্ট করলেন অথবা কিস্তিতে পেমেন্ট করলেন। মনে করেন আপনার একটা গাড়ির দাম 10 লাখ টাকা, হ্যাঁ, আপনি সেটা ক্রয় করলেন 11 লাখ টাকায় কিস্তিতে। তা ওই গাড়িটি ব্যাংকওয়ালারা ক্রয় করলো, এরা 1 লাখ টাকায় ক্রয় করলো সেটা তাদের ব্যাপার, কিন্তু আপনাকে দিল তারা 11 লক্ষ টাকায়। হয়তো বা তারা 1 লক্ষ টাকা আপনার কাছ থেকে লাভ করলো, বা এটা হলে এটা কি এটাকে মোরা বাহা বলা হয়। তা এটা এ ধরনের এই করা এটা ইসলামী শরীয়তে জায়েজ আছে এবং এটাতে কোনো অসুবিধা নেই। তা এরকম করে যদি লোন আপনাকে দেয়, মনে করেন আপনি একটা বাড়ি বানাচ্ছেন, হ্যাঁ, তা বা বাড়ি আপনি একটা ক্রয় করতে চাচ্ছেন, আপনি একটা বাড়ি ক্রয় করলো, তারাই ক্রয় করলো, কিন্তু আপনাকে এই বাড়িটা আপনাকে দিয়ে দিল, কিন্তু সেখানে আপনার একটা বাড়ির যে মূল্যটা আপনার তাদের ক্রয় মূল্য থেকে আপনার 10 টাকা বেশি ধরলো বা 10,000 টাকা বেশি ধরলো, তাহলে সেটাও জায়েজ আছে এই ক্ষেত্রে, এইভাবে নেওয়া। হাজ আল্লাহ আলম বিসব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম।